বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুনস্তুরগম জয়যতন্তি অন্তমতি লোলোম পায়ুকিত ব্যাসন শতামৃত সমবহায় গুরুশ্চরণম বনিজৈবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধৌ। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারবার পার্থক্যটা বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাতে আপনাদের বঞ্চক দলেতে পতিত হয়ে জীবন নাশ করতে হবে না, আপনাদের ঠকতে হবে না। আপনারা অন্তিমে জয়যুক্ত হবেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কেন এই কথা বললেন এটা অনুভব করা দরকার। সঙ্গ কথার ব্যাখ্যা একটু আগেও আলোচনা হচ্ছিল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর যে ধারা গৌরপ্রেম ধারা আমাদের দিয়েছেন সেইটাকেই বজায় রেখেছেন। আমরা যারা গৌড়ীয় বলে দাবি করি তারা বাস্তবিক গুরু বৈষ্ণবের আনুগত্যে গুরু পরম্পরাক্রমে ঠিক যেমন দৃষ্টান্ত দেখিয়েছিলেন পরম পূজনীয় পরম বন্দনীয় প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ সৌত পন্থাকে ইনট্যাক্ট রাখবার চেষ্টা করতে হবে। যদিও আমার এই কথা আপনারা রেগে যাবেন, কালকেও পরশু দিন বোধ হয় রাত্রিবেলা এইসব কথা আলোচনা করছিলাম। আপনারা সৌত পন্থার ভেতরে ভক্তিবিনোদ ধারাকে সঞ্জীবিত রাখার চেষ্টা করুন। আপনারা যে সৌত পন্থা বলে দাবি করছেন সেই সৌত পন্থার মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সর্বদাই সঞ্জীবিত রাখবার চেষ্টা করুন, তাহলেই যথেষ্ট করা হবে। আর কোনো বাহাদুরি দেখাবার দরকার পড়বে না। আমি অনেক সময় চিৎকার করে বলে থাকি, অনেকে হিংসা মনে করে থাকেন, দ্য অনলি ডিউটি অফ অ্যান আচার্য ইজ টু গিভ ফুল প্রোটেকশন টু সিদ্ধান্ত বাণী। যে আমনায় পরম্পরা যে ধারা আমাদের কাছে নেমে আসছে সেটাকে যতক্ষণ আপনারা সংরক্ষণের ব্যবস্থা না করতে পারবেন, সিকিউরিটি দিতে হবে, গৌড়ীয় বৈষ্ণবরা সিকিউরিটি, তার একটু ভেজাল হলে তাকে অ্যারেস্ট করতে হবে। আপনি কি বলছেন? তা নাহলে আপনারা বর্তমান যে অবস্থায় পড়েছেন সেভাবে কিছুতেই ভক্তিবিন্দু ধারাকে রক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না। আমাকে আপনারা ক্ষমা করবেন। বাস্তবিক পক্ষে ইফ ভক্তিবিন্দু ধারা ইজ প্রোটেক্টেড দেন এভরিথিং ইজ প্রোটেক্টেড, সব কিছু সব বজায় থাকবে। কিন্তু এই বাস্তব কথাটার প্রতি কেউ অ্যাটেনশন দিচ্ছেন না, আমাকে পাগল মনে করছেন। যদি এই কথাগুলো আমার নয়, সবই গুরু পারম্পর্য করে আমাকে জানতে হয়েছে সেবার চেষ্টা করে। বাস্তবিক কথা হলো এই, সমাজ যেরকম সঙ্গ করবে সেরকম তার প্রবৃত্তি লাভ হবে, এদেরকে আটকানো যাবে না। যত পরিমাণে শুদ্ধ সাধুসঙ্গের ব্যবস্থা করা যাবে, যত পরিমাণে সমাজে শুদ্ধ সাধুসঙ্গের ব্যবস্থা করা যাবে, সাধুসঙ্গের নামে অন্য কোনো সঙ্গ আপনারা করলেন দ্যাট ফর আই অ্যাম নট রেসপন্সিবল। সাধুসঙ্গ কথাটা অ্যাবসলিউট কথা, আবার সেই কথা, তা যদি না হতো কোনোদিনই ওই কথাটা বলা থাকতো না। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই কথাটা কখনোই বলা থাকতো না যদি এই কথাটা অ্যাবসলিউট কথা না হতো। সঙ্গ মানে ছিল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর পরিষ্কার ভাষায় যে অতি অল্প কথায় সঙ্গ মানে জেনে রেখো প্রীতি বিনিময়। যেটা কীর্তনেতে তিনি বলেছেন, বিষয়েতে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রীতিটা কোয়াইট ন্যাচারাল, বন্ডেড সোল তারা ওব না বললেও হয়ে যাবে। কাউকে যদি বলে মেয়ে ছেলের প্রতি অ্যাট্রাকশন যেন তোমার না হয়, ও হবে না, এটা ন্যাচারালি। এই জন্য অর্চন পদ্ধতিতে বলা হয়েছে যুবতী নাম যথা যৌন, যৌনম যথা যুবত লেখা রয়েছে। এই প্রকৃতির একটা নিয়ম, এর মধ্যে কাউ দোষগুণ আমি বলছি না, এ প্রকৃতিতে একটা নিয়ম। আর যেহেতু তুমি এই প্রকৃতির অন্তর্গত হয়ে পড়ে রয়েছ, এ ন্যাচারাল যে একটা স্পেল, একটা জাদু চলছে, এটা কেউ দেখতে পায় না। যেটা ভাগবতে বলছেন যে ব্যাসদেব গোস্বামী লক্ষ্য করছেন কৃষ্ণ আবির্ভাব হয়েছেন, আর তার পেছনেতে মায়াদেবী একদম মাথা নিচু করে গর্হিত লজ্জাতে, মায়াদেবী জড় মায়াদেবী তিনি পেছনেতে রয়েছেন, লেখা আছে ভাগবতে। বাস্তবিক পক্ষে কথা হলো এই, আমাদের এই প্রকৃতির ইনফ্লুয়েন্স থেকে বাইরে যাওয়ার যে প্রচেষ্টা, নিজে নিজে আমি নিজে নিজে প্রচেষ্টা করছি প্রকৃতির ইনফ্লুয়েন্সের বাইরে যাব, ইট ক্যান নেভার বি পসিবল, কখনোই সম্ভব নয়। প্রকৃতির ইনফ্লুয়েন্সের বাইরে কেউ গেছে নিজে নিজে আমাকে যদি দেখাতে পারেন, তাহলে আমি সব ছেড়ে দেব, হয় না। প্রকৃতির ইনফ্লুয়েন্সের বাইরে কেউ নয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন, আপনারা যদি আপনাদের সমগ্র জীবন কেবল মায়ার সঙ্গে লড়াই করতে করতে কাটিয়ে দেন, ইফেক্টিভ কাজটা কবে করবেন? ইফেক্টিভ কাজটা কবে হবে? কেবল মায়া জয়ের জন্য আপনার লড়াই করতে থাকলাম, মায়া জয় তো হলো না অন্তিমে, আর আমাদের জীবনটা বেঘরে চলে গেল। মায়া জয় করতে করতে আমাদের সমগ্র জীবনটা চলে গেল, মায়া জয় হলো না। এই জন্যই কীর্তনতে বলা রয়েছে, মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা নাহি কো উপায়। মায়া জয় কেউ নিজের প্রচেষ্টায় করতে পারেননি আজ পর্যন্ত। আর আমিও ভাগবতের প্রথম ওই জবরদস্ত যে শ্লোক দিয়ে শুরু করলাম, সেখানে এই কথাই বলছেন, সেখানে একই কথা বলছেন। আর তার সলিউশনটা আমি বার করব এই সদ্গুরুর মহিমা, এইসব কীর্তন করে আমি এন্ড করব। শুরুতেই আপনাদের কাছে প্রথমে উচ্চারণ করেছিলাম, বিজিত ঋষি কবায়ু বিরাদন্ত মুনস্তুরগম জয়ন্তি অন্তমতি লোলোম পায় খিদ ব্যাসন সতামৃত সমবহায় গুরুশ্চরণম বনিজ ইবাজ সন্তকৃত কর্ণধরা জলধৌ। যে কোনো মানুষের জীবনটা যেন মনে হচ্ছে একটা বিরাট সমুদ্রের মধ্যে মধ্যিখানে পড়ে গেছি আমি, ভবসমুদ্র। এই ভবসমুদ্রেতে আমাকে পার করবার মতো কাউকে আমি দেখতে পাচ্ছি না। নেদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম গুরুকল্প ধারম গুরুকর্ণ ধারম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা হবে যদি কোনো দিন সময় হয়, এক সময় সব হয় না, অল্প সময়ে। সদ্গুরুকে বলা হয়েছে কর্ণধার, যেমন একটা বোট, সেই বোটের মধ্যে কোনো আনকোরা ব্যক্তিকে কিছু জানে না, সে বোটের মধ্যে বসে রয়েছে, ঝড় ঝঞ্ঝা বা শুরু হয়েছে, পাগলের মতো নৌকাটাকে ঘোরাচ্ছে, সে কোথায় যাবে বুঝতে পারছে না, ভরা ডুবি হবে, নৌকা কেউ বাঁচাতে পারবে না। একে তো স্লাইক সাইক্লোন এসব রয়েছে, তার সঙ্গে সে কিছুই জানে না, তো সমূহ মৃত্যু, বাঁচবার আর কোনো রাস্তা নেই। ভাগবত শাস্ত্র উদাহরণ করে বলছেন, জেনে রাখবেন আপনারা, নো ইট ফর শিওর, এটা কোনো আমি ফাঁকা ফিলোসফি বলছি না, সমগ্র মানুষের একটা জীবন যেটা, সেই জীবনটাকে জানবেন একটা অথই সমুদ্রের মধ্যে একলা পড়ে রয়েছেন, সেখানে কোনো কন্ট্রোলার নেই, ক্যাপ্টেন নেই। এরকম একটা দুস্থ অবস্থা আপনি পড়ে রয়েছেন, যেখানে গীতাতে আপনাকে পরিষ্কার জানিয়েছে বায়ুর নাবয়বাম্বাসি, বায়ু লেগেছে সমুদ্রের মধ্যে একটা নৌকা আর চক্করের মতো ঘোরাচ্ছে, মনটার সঙ্গে তুলনা দিয়েছেন। আমাদের এই অবস্থাটা, বায়ু যেমন নৌকা, যদি বায়ুকে গ্রাস, বায়ু যখন নৌকাকে গ্রাস করে অর্থাৎ ঘোরাচ্ছে, তখন কোথায় যাবে কিছু বুঝতে পারে না। এরকম একটা দুস্থ অবস্থাতে, যেটা আগেই দুপুরবেলা আলোচনা প্রসঙ্গে বলছিলাম, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেটা বেদান্তের ফার্স্ট চারটে পার্টের ফার্স্ট কোয়েশ্চেন হলো অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে আমাকে অন্য একটা কথা, হরিকথা আলোচনা করতে হবে। খালি এইটুকু আমি জিস্ট বলে দিই, ক্ষণভঙ্গুর এই যে নাশবান জগৎ, এই জগতের যে পরিণতি, এটা একমাত্র সাধুগুরু বৈষ্ণব দেখতে পারেন। জগতের পরিণতি সম্বন্ধে যদি আপনি ওয়াকিবহল থাকতেন, তাহলে আপনার সমস্ত পাগলামো ঘুচে যেত, বন্ধ করে দিতেন, আর পাগলামো করত না। জগতের সমস্ত পাগলামো বন্ধ যদি উপলব্ধি করতে পারতো এই বিষয়টা, আপনি যদি ওয়াকিবহল হতেন, তাহলে আর কোনো সমস্যা ছিল না। কিন্তু হয় না, মায়াদেবী এমনই প্রভাব বিস্তার করেন, তাতে কাউকে কিছু বুঝতে দেন না। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে হলো, আপনি এই জগতের নাশবান জগতের পরিণতি সম্বন্ধে ওয়াকিবল থাকেন, প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখুন জগতের কি দুর্দশা চলছে। কেউ কি পেরেছে আজ পর্যন্ত কন্ট্রোল করতে পুরো ওয়ার্ল্ডের অবস্থাটাকে? পারেনি। কিন্তু আমি চিৎকার করে বলে থাকি, চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষা যদি ইনস্ট্যান্ট গ্রহণ করেন আপনারা, এখন সঙ্গে সঙ্গে পৃথিবীতে নেবে আসবে পরা শান্তি, কিন্তু তা করতে পারবে না। বড় দুর্ভাগ্যের বিষয়, সত্য শিক্ষা কেউ গ্রহণ করতে চাইছেন না, সত্যকে কেউ ধরতে চাইছে না। সত্যকে যতক্ষণ পর্যন্ত আপনি না ধরতে চাইছেন, ততক্ষণ আপনার জীবনের মঙ্গলের রাস্তা খুলবে বলে আমার মনে হয় না। আবার যদি সত্য থাকে, বুঝবেন হাফ ট্রুথ ইজ নট ট্রুথ। আমি অর্ধেক সত্য কথা বললাম আপনার সঙ্গে, অর্ধে মিথ্যে কথা বললাম, সেটাকে কখনোই সত্য কথা বলা হবে না। হাফ ট্রুথ ইজ নট ট্রুথ, অর্ধেক সত্য কথা সবসময় মিথ্যে কথারই অন্তর্গত। এমনকি যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তিকেও পানিশমেন্ট পেতে হয়েছিল, খালি একটু মিলাবট করেছিলেন। অশ্বত্থামা হত ইতি গজ আসতে বলেছিলেন, তার জন্য তাকে পানিশমেন্ট পেতে হয়েছিল। আপনি আমি কোথায়? সেই জন্য অ্যাবসলিউট ট্রুথটাকে ধরবার জন্য চেষ্টা যদি না থাকে, গুরু আপনার জীবনে আসবে না। কোনো ধোকাবাজ আসতে পারে, গুরুকে ভগবান পাঠাবেন না, কেন গুরু বড় সৌভাগ্যক্রমে গুরু আবির্ভাব হন জীবনে, বড় সৌভাগ্য। না হলে তুলসীদাস যে কথাটা অনেকবার বিভিন্ন জায়গায় বলেছেন, বিনা সৎসঙ্গ তরেই না কই, রাম কৃপা বিন সুলভ ন সই। মনে করেছেন সৎসঙ্গ ইচ্ছে করে হয়ে যাবে, অর্থ বলে কোনোদিন হবে না। সৎসঙ্গ লভ্যতে প্রভীর বহুবীর স্বীকৃতি পূর্ব সঞ্চিত, বহু বহু জন্মের স্বীকৃতি যদি অ্যাকুমুলেটেড হয় বাম্পার, তাহলে এই জন্মে আপনার সঙ্গে এক অ্যাবসলিউট সাধু, যিনি অ্যাবসলিউটে প্রতিষ্ঠিত, অ্যাবসলিউটের কথা বলেন, অ্যাবসলিউট আচরণ করেন, তার সঙ্গে আপনার দেখা হতে পারে, আপনার ভাগ্যের মোড় যে হয় ঘুরে যেতে পারে। যার জন্যই চৈতন্য চৈতন্য সহজ সরল ভাষায় বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, নট এ ম্যাটার অফ জোক। এটা কোনো গল্প কথা নয়, কোনো জোকিং নয়। বাস্তবিক সাধুসঙ্গ আমাদের দরকার, আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। ভাগবতের সিদ্ধান্ত এই জন্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, অত দুৎসঙ্গ মৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। কেন, কি কারণে? অত দুঃসঙ্গ মৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান, কেন বলে, সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি। একটা বাস্তব সাধু প্রবচনাদিভি, উক্তিভি মতলব উক্তিভি মানে তার প্রবচন আদিভি কীর্তন প্রবচন ভালোবাসা এর দ্বারা তোমার জীবনকে তুরি মেরে পরিবর্তন করি। এই জন্য লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি এই কথা ডেফিনিট কথা, কোনো রকম ডাউট থাকা উচিত নয়। সৎসঙ্গ লভ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত। সাধুসঙ্গের প্রণালী বিচার আপনি পড়বেন ভক্তিবিনোদ ঠাকুরের, অবাক হয়ে যাবেন। সাধুসঙ্গ সাধুসঙ্গে কী করে করতে হয়, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, সাধুসঙ্গের প্রণালী অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, এই সব কথাগুলো আপনার জানতে হবে। সাধুসঙ্গের প্রণালী বিচার, সাধুসঙ্গ কীভাবে করতে হয়, কী করে আমার সাধুসঙ্গ বাস্তব হয়। গুরুপাদ পদ্মের কাছে অনেক ব্যক্তি তো আসেন দীক্ষা নেওয়ার জন্য, হাজার হাজার, কিন্তু কই দেখা যায় না তো সহসা কাউর ভেতরে সেই শক্তিটা সঞ্চারিত হয়েছে, দেখা গেছে হাজার হাজার ব্যক্তি কোনো গুরুপাদ পদ্মের কাছে আসেন, তিনিও করুণা করে যা নিয়ে চেষ্টা কর যদি পারিস, কিন্তু অন্তিমে দেখা যায় সেই গুরুপাদ পদ্মের কাছে অনেক লোক এলেও কদাচিত কেউ তার কপাল ভালো হয়ে যায়। গুরুপাদ পদ্মের পূর্ব সংস্কার করবে, গুরুপাদ পদ্মের সেবা করতে করতে সে এই সব কথাকে হৃদয়ঙ্গম করতে পারে, যার জন্য প্রতি পদে আমি এই কথাটা আলোচনা করি। কে গুরুপাদ পদ্মের সত্যিকারের কৃপা পেয়েছে আর কে পায়নি, এর একটা অ্যানালিটিক্যাল জাজমেন্ট হওয়া দরকার, অপ্রাকৃত বিচার থাকা দরকার। কি করে বুঝব, বাইরে কে কত শিষ্য বানিয়েছেন, কার কত টাকা হয়েছে, জাগতিক ইনফ্লুয়েন্সকে কত সমাজের উপর ফেলতে পেরেছে, তা নিয়ে তো কোনো দিন অপ্রাকৃত গুরুতত্ত্বের বিচার করা উচিত হয় না। যে বস্তুটা এই জগতের বিষয় নয়, অপ্রাকৃত জগতের ট্রান্সেন্ডেন্টাল ম্যাটার, প্রাকৃত জগতের বিচার বুদ্ধি দিয়ে আমি কোনো সিমটম দেখে আমি বিচার গ্রহণ দেব তো হয় না, এটা অপ্রাকৃত জগতের বিচার অপ্রাকৃত হওয়া উচিত, কখনোই হয় না। সেই জন্য একটা সিদ্ধান্ত, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন সে কথা আমি আলোচনা করে থাকি, সেটা হলো কে বাস্তবিক গুরু কৃপা পেয়েছে। যদি আপনার উপর ভগবানের করুণা হয়ে থাকে অনায়াসে বুঝে যাবেন কি স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জম অপি উত, ভাগবত সিদ্ধান্ত, ভাগবত বলছেন গুজ্জাতি গুজ্জ ভজনের যে গুপ্ত রহস্য সেটা গুরুপাদ পদ্ম তার নিজের স্নিগ্ধ শিষ্য, স্নিগ্ধ শিষ্য তাকে অনায়াসে দিয়ে দেন গোপনে ডেকে, বাকি যারা গুরুকে ঠকাবার চেষ্টা করছেন তারা নিজেরাই ঠকে যান। ওই জন্য ভাগবত সিদ্ধান্ত স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপিউত, গুজ্জাতি গুজ্জ গোপন গোপনীয় কথা যেটা বাজারের কেউ জানে না, হাজার হাজার বই পড়ে আপনি জানতে পারবেন না, এত গুপ্ত কথা। আ কোয়েশ্চেন অফ ডাইরেক্ট রিয়ালাইজেশন, সেবা করতে করতে গুরুপাদ পদ্ম চেতনিত্য জগতের বৈষ্ণবরা যেটা উপলব্ধি করেছেন সেটা আপনি পয়সা দিয়ে জেনে নেবেন, গায়ে জোড়া হবে না, যেটা সময় কোনো পাওয়ারই চলে না সেটা সামনে হাত তুলে দিয়ে খালি কাঁদা ছাড়া আমাদের কোনো রাস্তা থাকে না। আছে যদি তুমি দয়া করে নিজেকে জানাও গুরুপাদ পদ্ম, আমি জানতে পারবো, আমি মেপে নিতে পারবো না, আমার হবে না। এ ধরনের অনন্য শরণাগতি কদাচিত কাউর হৃদয়েতে পূর্ব সংস্কারের সৌভাগ্য ক্রমে দেখা যায়, সহজা কাউর ভেতর দেখা যায় না। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সমাজের কাছে এই সমস্ত গুপ্ত কথাগুলো জানিয়েছেন, নাহলে আপনারা কোনোদিনই এই সব শাস্ত্র মন্থন করে জানতে পারতেন না। তিনি বলেছেন সদ্গুরুর বাস্তব কৃপা পেয়েছে, আপনি জানবেন কি করে, দেখবেন গুরুপাদ পদ্মের বাস্তবিক সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্ত নয়, গুরুপাদ পদ্মের বাস্তবিক সিদ্ধান্ত বিচার আদর্শ আদর্শ আচার চরিত্র স্বভাব যা কিছু আছে তার হৃদয়ের সম্যক যে ভাবনা ভাব সেইটা সৎশিষ্যের হৃদয়ে ট্রান্সলেটেড হয়। শুধু সিদ্ধান্তগত বিচার নয়, সিদ্ধান্ত এবং সেবা আদর্শ সব ইন্টার রিলেটেড, একটা ব্যাপারে স্ট্রং, অন্য ব্যাপারে কিছু ভেজাল দেখা যাচ্ছে হবে না। বোঝা গেল কি বলল? সব ইন্টার রিলেটেড, একটা যদি ভেজাল থাকে বাকি সব ভেজাল বেরিয়ে যাবে। ডিটেকটিভ ডিপার্টমেন্টে যেমন বের করে এটা ভেজাল করে ধরে ফেলবে, ঠিক ঠিক নয়। সেরকম গুরুপাদ পদ্মের বাস্তবিক আচার আদর্শ সিদ্ধান্তগত বৈশিষ্ট্য, হৃদয়ের যে অনন্য প্রেম ভক্তিভাব যেটা নিয়ে তিনি উজাড় করে রাধা শ্যামসুন্দরের গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করেছেন, সেটা যদি কোনো শিষ্যের হৃদয়ে দেখা যায় চলে এসছে, নিশ্চিত জানবেন, আর কোনো বিচার করবেন না, জেনে রাখবেন তিনি কৃপা পেয়েছেন পরিপূর্ণরূপে, গুরু কৃপা, বাকি কেউ পান নাই। সমাজের দৃষ্টিতে যাকে প্রচুর পরিমাণে মালা পরানো হয়েছে, প্রচুর পরিমাণে তার পা ধোয়ানো হয়েছে, জগতের লোক বঞ্চিত হয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একথা প্রায় বলতেন, হরিভজন হরিকথার নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, যারা বঞ্চনা করছে তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই তোমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, করাপ্টের স্বভাব তোমাদের, তাই তোমরা ঠকছ। তোমাদের স্বভাবটাই এরম হয়ে দাঁড়িয়েছে, তোমরা ঠকতে চাও তাই তোমরা ঠকছ, কিছু করার নেই আমাদের। হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান সমাজের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই ওরা ঠকছে, ভজন বুঝছে না, হরিকথা কাকে বলে, ওরা হরিকথাটাকেও একটা ব্যাসনে কনভার্ট করে দিয়েছে। বোঝা গেল? হরিকথা কবি ব্যাসন মে বদল দিয়া, হিন্দি জায়গায় বলতে হয়, উপায় নেই। হরিকথাটাকেও তোমরা এত বড় নিচে নেমে গেছো, হরিকথা হরিকীর্তনটাকেও তোমরা বেশ্যাবৃত্তির কাজে লাগিয়েছ। ব্যাসাসনে বসে যদি আমার গ্ল্যামারের দ্বারা, আমার কথার চাতুর্যের দ্বারা আমি সমাজকে বঞ্চনা করার চেষ্টা করি, তাহলে আমাকে ব্যাসাসনে বসে পানিশমেন্ট পেতে হবে। কেন তুমি ব্যাসান, ব্যাসাসন হচ্ছে সচ্চাইকা গদ্দি, এটা সত্যের গদি, এখানে বসে যে জগৎবাসীকে মিথ্যে কথা রচনা করেছে, অর্থ বলে লোক বলে বিভিন্ন রকম চটকদারি বাক্যের দ্বারা তাকে আপনারা সাধু ভেবে নিয়ে বঞ্চিত হয়েছেন নিজে নিজে, আমাদের কিছু করার নাই। কজন লোক ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে চিনতে পেরেছিলেন গঙ্গার তীরেতে নিঃসহায় অবস্থায় যে তিনি জীবনযাপন করেছিলেন, কজন লোক চিনতে পেরেছিলেন ছিল গৌরকিশোর বাবাজি মহারাজকে, এত বড় একজন সাধু কেউ কেউ পেরেছিলেন চিনতে? কদাচিত কেউ কেউ জানতে পারেননি, বংশীদাস বাবাজি মহারাজকে কে জানতে পেরেছিলেন, অনন্য ভজনে ডুবে রয়েছে। জগতের লোক কি চায় সে সম্বন্ধে আমাদের বহুপাদের গণ ত্রিবিক্রম মহারাজ ঢাকার ভাষাতে একটা কথা বলতেন, ঢাকার ভাষায়, উনি আমাকে প্রচণ্ড সব গুরু বৈষ্ণবী ভালোবাসতেন, ঢাকাই ভাষায় বলতেন, কি বলতেন, সুয়ারে সেনে কসু বাঁদর সিনে কলা, ঢাকাই ভাষায় বাঁদর কলা চেনে আর সুয়ার কচু চেনে, কচু আবার রাস্তা ভালো ভালো বিষ্ঠা পড়ে রয়েছে, আহা আজকের দিনটা খুব ভালো গেল, এত ভালো ভালো বিষ্ঠা খাওয়া হলো, হলো না, চেটেপুটে খাচ্ছে, যার যা স্বভাব তাকে তো করবেই। এই জন্য ত্রিবিক্রম মহারাজ বলতেন, হ্যাঁ এই কথাটা বলতেন, সুয়ারে সেনে কসু আর বান্দরে সেনে কলা, আমারে তো সেনো নাই বলতেন, আমারে তো সেনো নাই। এই বংশীদাস বাবাজি মহারাজ কিভাবে ভজন করতেন, তার উপর কত টর্চার হয়েছিল, একটা সাধু তার কিচ্ছু নেই, একটা ছোঁয়ের ভেতর ভজন করছে তাকেও মানুষ হিংসা করছে, থিঙ্ক অফ ইট, কীরকম নৃশংস সমাজ হয়ে গেছে। বংশীদাস বাবাজি মহারাজ পরমহংস কাউর কাছে কিছু চান না, এভাবেই জীবন তার চলে। ভজন কুটিয়ায় বাঁশের একটা পাতলা দরজা, কিছুই তো নেই, খুলে দিলে খুলে গেল ধাক্কা মারলেই পড়ে যাবে, কিছুই নেই। আর বাজারে যেগুলো সব ফেলে দিত সেগুলো কুড়িয়ে এনে ওগুলোকে গঙ্গা জলে ধুয়ে পোকা পোকা ফেলে দিয়ে ওগুলো সব রান্না করে সারাদিনের শেষে রান্না হচ্ছে, গান করছে না রান্না করছে, আর খাবে কখন বাবা গৌর নিতায়, খাইবো খাইবো, রান্না হইলেই তো খাইবো। দিয়ে দিলেন ভোগ। ভোগ দেওয়ার পরেতে এইভাবে তিনি প্রসাদ পেতেন, এইভাবে জীবনযাপন করতেন, এইভাবে তার জীবন ছিল। তাকেও হিংসা করত, তার ভজন কুটিরের মধ্যে মুখ গলিয়ে দিয়ে একটা ষাঁড় যে ফলগুলো লোকে রেখে গেছে ওগুলো ফল খেতে আরম্ভ করছে, মুখ গলিয়েছে। আর কুটিয়া তো ওইরকমই কুটিয়া, মুখ গলিয়ে দিয়ে এবার সব কলা ফলা যা পাচ্ছে সব খাচ্ছে, আর গরু কিছু বাবা পাশেই ভজন করছে, খা খা খুব খা বলছে। গোরকিশোর বাবাজি মা নিজে এই বংশীদাস বাবাজি মা হাসছেন আর বলছে, এক এক চোরায় দেয় আর এক চোরায় নেয়, খা খা খুব খা। বলছে এক চোরায় দেয় এক চোরায় নেয়, খা খুব খা, খাইয়া ল, এরম বলতেন। গৌর নিতাইয়ের একটা কেউ গয়না দিয়েছে, সামান্য কিছু গয়না গৌর নিতাইকে পরিয়ে দিয়েছে, সেই গয়নাটাও লোকের সহ্য হলো না, চুরি করে নিয়ে গেল একজন বদমাইশ, চুরি করে নিয়ে গেল। বংশীদাস বাবাজি মহারাজ কুটিয়ার মধ্যে এসে বলে, নিতাই গৌরকে দেখছেন আরে গয়না কই গেল, গয়না গয়না কারে দিস, গয়নাগুলো কাকে দিলে, গয়না ছিল যা? নিতাই গৌরকে জিজ্ঞাসা করছেন, নিতাই গৌর কী বললো কে জানে। সঙ্গে সঙ্গে কুটিয়া থেকে বেরিয়ে আস্তে আস্তে নিজে গিয়ে একটা বাড়িতে গেলেন, সে রকের ওপর, বিরাট রকের ওপর উঠে ওই লোক যে ছেলেটি চুরি করেছিল সে গুন্ডার নাম ধরে ডাকছেন, ও গো গৌরনিতাইয়ের গয়না এনছ দিয়ে দাও, গৌরনিতাই পরব, গৌরনিতাইয়ের গয়না এনেছ দিয়ে দাও, কিছু বলেননি তুমি কেন চুরি করেছো কিছু বলেননি, খালি বলছো গৌরনিতাইয়ের গয়না এনছ দিয়ে দাও, গৌরনিতাই পরব। কিছুক্ষণ বলতে বলতে ভেতর থেকে একটা অসুর বেরে হলো, এসে বাবাজি মাঝকে এক ধাক্কা দিল, ওপর থেকে একবার ডিগ বাজিয়ে দুম পড়লেন, চিরকালের মতো পাটা জখম হয়ে গেল। কোনো বিচার আছে কোনো কোটেতে? নেই, ধাক্কা মেরে ফেলে দিলেন, পাটা জখম হয়ে গেল। আর এরকম ঘসাতে ঘসাতে আলেন শেষ সময় পর্যন্ত ওইরমই প্রায় রয়ে গেল। আর কুটিয়া এসে গৌরনিতাইকে বলছেন, নিজে তুমি গয়না চুরি করাইলা আমাদের মার খাওয়াইলা, গৌরনিতাইকে অভিযোগ কর, তুমি গয়না চুরি করালে আমাকে মার খাওয়াল, লাভটা কী হল? এই হচ্ছে মহাপুরুষদের, মহাপুরুষদের বাইরের দেশে চেনা যায় না, চেনা যায় বঞ্চিত হয়ে যাবে। সারা জীবনেতে ছিল বামন গোস্বামী মহারাজের যে চরিত্র স্বভাব আদর্শ, কটা লোক বুঝতে পেরেছিল, কটা লোকের হৃদয়তে এটা এসেছিল উনি কেমন, কে উপলব্ধি করতে পেরেছেন, পেরেছিল কেউ? পুরা বেদান্ত সমিতির মধ্যে, আমি ওপেনলি এখানে কথা বলছি, আমার তো লুকিয়ে ছাপার কিছু, পুরা বেদান্ত সমিতির মধ্যে কে এমন আছেন যে পরিপূর্ণরূপে গুরু পাদপদ্মকে ওনার যে হৃদয় উপলব্ধি করতে পেরেছেন, খুব মুশকিল, একেবারে নেই, এ কথাও আমি বলবো না, এ কথা বলাটা অন্যায় হয়ে যাবে, হয়তো কদাচিত কেউ থাকতে পারেন। অপূর্ব কথা, অপ্রাকৃত জগতে সঙ্গ করা এটা স্বাভাবিক ব্যাপার নয়। কত ব্যক্তি মহাপুরুষগণের কাছে আসেন, বামন গোস্বামী মহারাজের কাছে আসতেন, তারা কি সত্যি সত্যি তা সঙ্গ করেছিলেন? সত্যি সত্যি সঙ্গ করেননি। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজের আচার আদর্শ চিন্তা ভাবধারা যা কিছু আছে সব কিছু তার মধ্যে সঞ্চারিত হয়েছিল কি হয়নি, জগতের কেউ আছে প্রমাণ করতে পারেন যে তিনি অবজেকশন করবেন, কেশব ধীত বামন রূপ এগুলো যে আমরা একটা আনন্দের সঙ্গে বলে থাকি, এই কথাটা কি কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন? আছে ক্ষমতা? কোনোদিন আপনারা দেখাতে পারবেন তার সিদ্ধান্ত বিচারগত বৈশিষ্ট্য পরম পূজার কেশব গোস্বামী প্রভুপাদের থেকে আলাদা হয়েছে দেখাতে পারেন? কার ক্ষমতা আছে দেখিয়ে দিন তো একটু। এতেই প্রমাণ হয় সদ্গুরু কাকে বলে, কত গুপ্ত রহস্য। অথই সমুদ্র অনন্ত ভবসাগরের মধ্যে আপনাদের জীবনটা ভাসছে, ভবসমুদ্রে, কোনো কন্ট্রোলার নাই, কন্ট্রোলার না, কন্ট্রোলার আমরা চাইও না, তাই কি না? এই জগতের ইতিহাস হলো একে, এই জগতের ইতিহাস হলো, এই জগতের ইতিহাস হলো, এই জগতের ইতিহাস হলো, এই জগতের ইতিহাস হলো একে অপরকে কন্ট্রোল করতে চায়। এই জগতের ইতিহাস একে অপরকে কন্ট্রোল করতে চায়। এই জগৎটাই মেটেরিয়াল জগৎ এরকম, এই মেটেরিয়াল জগৎটাই এখানে এরকম একে অপরের উপর ইনফ্লুয়েন্স ফেলতে চায়, কন্ট্রোল করতে চায়, ডমিনেট করতে চায়। এমনকি জঙ্গল পর্যন্ত এই রুল পাবেন, এক জন্তু আরেক জন্তুকে ডমিনেট করবে। লায়নকে ওই জন্য কিং বলা হয়, ও ডমিনেট করে পড়ে জঙ্গলটাকে। এই জগৎ সংসারের ইতিহাসই হলো এই, একে অপরকে কন্ট্রোল করতে চায়, ডমিনেট করতে চায়। কিন্তু অপ্রাকৃত জগতের ইতিহাস যদি আপনি শোনেন সেখানে অবাক হয়ে যাবে, সেখানে কেউ কাউকে ডমিনেট করতে চায় না। উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই দ্যাট সুপ্রিম ডিভিনিটি। এটি হলো অপ্রাকৃতিক জগতের কথা। অপ্রাকৃতিক জগতে আমি চাই তুমি আমাকে শাসন করো। নরোত্তম ঠাকুর কীর্তনে লেখিনি, অনুগত নরোত্তমে করিবে শাসনে। উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই দ্যাট সুপ্রিম ডিভিনিটি। অপ্রাকৃতিক জগৎ এবং তার যে গুরু পরম্পরা আছে, ভগবান যাদেরকে ডিপিউট করেছেন, তাদের যারা আমরা নিয়ন্ত্রিত যদি হতে পারি সমস্ত সলিউশন হয়ে যাবে। কিন্তু নিয়ন্ত্রিত হতে চাই না আমরা, দীক্ষা নিয়ে আর অভিনয় করি, কিন্তু আমরা নিজের মধ্যে কিছু রিজার্ভ করে রাখি, কিছু পাওয়ার, কিছু ক্ষমতা, সেই জন্য আমরা এই জন্মে সিদ্ধি লাভ করতে পারি না। কিন্তু এই জন্মেই আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন যদি এই বাস্তব কথা আপনারা অনুভব করেন। শ্রীল বামনদেবের আনুগত্যে আপনারা যদি থাকেন এই জন্মেই আপনারা পারবেন, অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। বড় আশার আলো আমাদের জীবনে আছে, তথাপি আমাদের মধ্যে কেউ শক্তি পাচ্ছে না, তার কারণ হলো বাস্তবিক তারা সাধুসঙ্গ করছে না। একটা উদাহরণের মাধ্যমে বলে দেবো, আজকে কি উৎসব ছিল আপনাদের এখানে, আজকে আপনাদের এখানে কি উৎসব ছিল? পরে গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি উপলক্ষে ব্যাস পূজা ছিল না? ব্যাস পূজা, এ সম্বন্ধে অনেক গভীর আলোচনার দরকার, আমি জাম্প করে যাব, উপায় নেই। আজকে ব্যাস পূজা ছিল, গুরু পূজা। এই গুরু পূজা উপলক্ষে আপনারা কত অনুষ্ঠান করেছেন সকাল থেকে, কাল থেকে প্রাক প্রস্তুতি করেছেন, আর সকাল থেকে কত প্রস্তুতি নিয়েছেন, কত কিছু ফুল এনেছেন, কত ব্যবস্থা করেছেন, করেছেন না? কত এনার্জি আপনারা এর মধ্যে দিয়েছেন, দিয়েছেন কি না? কত ব্যক্তির এনার্জি এর মধ্যে ইনভলভ রয়েছে, রয়েছে কি না? তবে এত বড় একটা উৎসব আজকে হয়েছে। আমি যদি আপনাদের কাছে কোয়েশ্চেন করি, আজকে যে উৎসব হলো, হোয়াট ইজ দ্য নেট আউটকাম, প্লিজ শো মি, আমাকে তোমরা দেখাও আজকে যে উৎসব হয়েছে, যে আনন্দ তোমরা বলছো হয়েছে, তার আউটকামটা কি পেয়েছেন রেজাল্ট, আমাকে কেউ সবাই একটা একটা করে দেখান, কি কি আনন্দ পেয়েছে, কি কি নেট লাভ হয়েছে, হোয়াট ইজ দ্য নেট আউটকাম। এই টোটাল এত বড় একটা উৎসবের নেট আউটকামটা কি হয়েছে, কে কি লাভ করেছে বলতে পারে কেউ? পারছে না, কেউ কেউ বলবে ভালো খাওয়া হলো, যারা খাওয়া নিয়ে ব্যস্ত, যেটা বামন গোস্বামী বলেছেন, ওরা কি আর হরিকথা শোনার লোক নাকি, খিচুড়ি খেতে এসছে ওরা, ওদের খিচুড়ি খাইয়ে দে চলে যাক, এইসব কথা সবার কানে যাবে না। গীতাতে একটা সুন্দর শ্লোক আছে, সেটা বিজ্ঞান ভিত্তিক আপনি বিচার করার চেষ্টা করুন। শ্রেয়ান দিব্য মেয়াদ যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বান কর্মান খিলান পার্থ জ্ঞানে পরিসমাপতি, আছে কি না? তাই তো, শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরন্তপ। এই কথাটা যদি অ্যাবসুলুট ব্যাখ্যাটা আপনারা ভক্তিমনো ঠাকুরের বিশ্বনাথ চক্রবর্তী শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। কোনোদিন এইসব কথা কেউ বিচার করে বুঝতে পারে না। যদি যতক্ষণ পর্যন্ত তারা সদ্গুরুর চরণে অভিগমন না হয় তখন এইসব কথা বই পড়ে আপনারা বুঝতে পারবেন না, অনুভব হবে না। ভক্তিময় ঠাকুর অত্যন্ত সরল কথায় বলেছেন, এ টোটাল জগতেতে যা কিছু যোগ্য হচ্ছে, কর্মযোগ্য হচ্ছে, জ্ঞানযোগ্য হচ্ছে, হচ্ছে তো, যোগ্যই তো হচ্ছে আর কি, হচ্ছে তো, এই যজ্ঞগুলো চলছে। কিন্তু তাদের যদি জিজ্ঞেস করো এই যজ্ঞের কি আউটকাম নেট কি, সমস্ত বিশ্ব জুড়ে একটা কামযজ্ঞ চলছে, জড়ো কামের, জড়ো কামের একটা কুৎসিত যজ্ঞ চলছে, ওরা জীবনটাকে ভেবে নিয়েছে কিছু এনজয় করব আমরা, কিছু কিছু অর্থ আদি পরমার্থের ব্যাপার তো কোনোরকমভাবেই তাদের হৃদয়ে আসে না, অর্থ এবং কাম, যে কোনোভাবে অর্থ জ্ঞানও অ্যান্ড এনজয় ইয়র লাইফ, মুখর কথা ছেড়ে দিন, ও মাথায় ঢুকবে না, আর মুখ যদিও ঢোকে গৌড়ীয় বৈষ্ণব সমাজে এটা ডিসকার্ডেড, ছেড়ে দেওয়া হয়েছে, ঘৃণা করা হয়েছে। মুখ কি, মুখর মানে কি, এসব কথা তো এখন বলার টাইম নয়, অন্য অন্য হরিকথাতে। সেই জন্য সেখানে বলা হচ্ছে জগতের লোক এই কথাই বোঝে, কিছু অর্থ কামাও আর সেটা কামে এনজয়মেন্টে ভোগ ভোগ লাগিয়ে দাও, ব্যাস। বইও চারটে ব্রাঞ্চ ছিল, ধর্ম অর্থ কাম মুখ, ধর্ম তো ছেড়েই দাও, ধর্ম কোথায় আছে, আর ধর্মের মানেও বোঝে না লোকে, ধর্ম অর্থ কাম মুখ্য। পিতামহ যুধিষ্ঠিরকে যখন দ্রৌপদী জিজ্ঞাসা করেছিলেন আপনি ওখানে দাঁড়িয়ে আপনি কেন সেই সময় বলেননি, পিতামহ এখন তো এত বড় উপদেশ করছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের দাঁড়িয়ে রয়েছেন এখন তো এত করা বলছেন কৃষ্ণের সামনে, তখন কেন আপনি বলেননি, লজ্জাতে মাথা নিচু করে অল্প কিছু কথায় সমাধান করেছিলেন, তাকে বলেছিলেন আমার কিছু করা ছিল না, সবাই অর্থের দাস, অর্থ কাউ দাসত্ব করে না, বোঝা গেল কি বল, বলো কন্যা শোনো মা আমার, সবাই অর্থের দাস, অর্থ কাউ দাসত্ব করে না, আমি দুষ্ট দুর্যোধনের অন্ন খেয়ে, যেহেতু আমার পূর্বে প্রতিজ্ঞা ছিল হস্তিনাপুরের রাজ্য গদিকে আমি রক্ষা করব, আমার কিছু করার ছিল না, প্রতিজ্ঞাটা আমার বাধায় দাঁড়িয়েছে, কিন্তু তিনি দ্বাদশ মহাজনের একজন, এরকম একটা বিষয়। ভক্তিবিনোদ ঠাকুর এর ব্যাখ্যা করছেন সুন্দরভাবে, জগতে যত কিছু আপনার যজ্ঞ চলছে সেই যজ্ঞগুলোকে যদি আপনি বেছে বেছে কিছু, এই যে আজকের যে যজ্ঞটা হলো এটাকে যদি একটা বেছে নেন, ভক্তিযজ্ঞ করলেন তো সমস্ত কিছুর পেছনে মেটেরিয়াল জিনিস তো রয়েছেই, যদিও ভগবানকে দিচ্ছি কিন্তু সেই তো বাজার থেকে আমাকে সবজি কিনে আনতে হয়েছে, চাল কিনে আনতে হয়নি, হয়েছে তো কী করে হলো ভাণ্ডারটা। জগতের লোক যদি বলে এই জগতের উপকরণ দিয়েই তো আপনি গুরু পূজা করলেন, আমি বললাম না মিথ্যে কথা, বলে কেন মিথ্যে কথা কেন, তার উত্তর হলো এই, জগতের যে বস্তুগুলোকে আমি কষ্ট করে আহরণ করেছি নিষ্কিঞ্চন বৃত্তির দ্বারা, সেটাকে গুরুপাদ পদ্মের বৈষ্ণবের কৃপাতে ভক্তিভাবে বিভাবিত করে আমি সেটাকে গুরুপাদ পদ্মের সেবার জন্য নিবেদন করেছি, আমি এমনি নিবেদন তো করিনি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবাদ এই জন্যই এই শ্লোকটা সুন্দর ব্যাখ্যা করেছিলেন, কি পত্রম পুষ্পম ফলম তৈয়ম জোমে ভক্তিয়া প্রয়োচ্ছতি, এইগুলো আমি খাই, বিশ্বনাথ চক্রবর্তীবাদ ব্যাখ্যা করেছেন কি সুন্দর, কৃষ্ণ বলছেন পত্র পুষ্প যা আমাকে দেওয়া হয় ভক্তির সঙ্গে, ভক্তিয়া পরিতম ভক্তির সঙ্গে যে দেওয়া হয় তদম অস্নামি আহম, আমি সেগুলো খাই। আরে মহারাজ ফল নাই খাও, ফুল কি খাও নাকি, হ্যাঁ এই কী বলছো, যদি বলে পত্রম পুষ্পম ফলম তৈম লেখা রয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী হ্যাঁ খায় পত্র খায়, হ্যাঁ কেন বিদুরের ওখানে খোলাটা খায়নি, প্রেমে বিভাবিত হয়ে যদি কৃষ্ণকে যদি পত্রপুষ্প এটা দেওয়া হয় কৃষ্ণ এটা নিয়ে খেতে আরম্ভ করলেন, বিচার করেন এটা খাওয়ার জিনিস নয়, তাই কি না, প্রেমময় ব্যাখ্যা, এটা সারা জগতের লোক বুঝবে না, এটা ওই জন্য পত্রম পুষ্পম ফলম তৈম জোমে ভক্তিয়া প্রযোজ্য, ভক্তিয়া ভক্তির দ্বারা, ব্যাকরণের তৃতীয়া বিভক্তি, ভক্তির দ্বারা আমাকে ভক্তি বিভাবিত করে যে আমাকে অর্পণ করেছেন সেটা আমি নিয়ে নিই, ভক্তিয়া আহম একয়া লভ্য, ভগবান নিজের প্রতিজ্ঞা করেছেন একমাত্র ভক্তির দ্বারা আমাকে লাভ করা যায়, ভক্তিয়া আহম একয়া ল, একমাত্র ভক্তি, অন্য কিছুর দ্বারা আমাকে লাভ করা যায় না, ডেডিকেশন ভক্তি সেবা ভালোবাসা। চৈতন্য চরিতে অতি অল্পক্ষরে বলেছেন কি স্নেহ সেবা মাত্র অপেক্ষা, কৃষ্ণ কৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্য কিছু লাগে না। চৈতন্য চরিতে একটা ছোট্ট সিদ্ধান্ত বলে কৃষ্ণ প্রাপ্তি কীরকম করে করবে, বলে স্নেহ সেবা মাত্র অপেক্ষা, খালি দেখে কৃষ্ণ কীরকম ভালোবাসছে আমাকে, অন্তঃকরণটা দেখেন, ব্যাস ওটা দিয়ে কৃষ্ণ সব হারিয়ে ফেলেন। কৃষ্ণর আর কোনো মাথা ঠিক থাকে না। তখন কৃষ্ণ বলে আমি কি করব, আমাকে কিনে নিয়েছে ওরা ভালোবাসার দ্বারা, আর তুমি না প্রতিজ্ঞা করেছো, তুমি ভাগবতে আছে, তুমি হচ্ছে সরাট জন্মাদস্যু ইয়ত অন্ময়াদি তোরা স্বার্থে সভিজ্ঞ সরাট, আর তুমি এটা ভেঙে দিলে কি করে, বলে ওরা আমি ভেঙে দিই, আমি ভালোবাসা হেলে আমি যে সব ফেলে দিই, যেই আমাকে কেউ ভালোবাসে অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবদিজ। ও ঠাকুর, তুমি যে প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধেতে কোনো রকম অস্ত্র ধরবে না, তা ধরলে কেন? ঠাকুরকে যদি জিজ্ঞাসা করো ঠাকুর তুমি কেন অস্ত্র ধরলে, বলো আমি আর কি করব, পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে তোমাকে অস্ত্র ধরি আমি ছাড়ব, আর আমি প্রতিজ্ঞা করেছি অস্ত্র ধরবো না, আর দুজনের মধ্যে কাজ জয় হবে। গুরুপাদ পদ্ম বৃদ্ধ বয়সে বলতেন না হাসতেন, ও ঠাকুর তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কই প্রতিজ্ঞা তো রাখতে পারলে না, বললো আমার ওরম হয় মাঝে মাঝে ভেঙে যায় প্রতিজ্ঞা, ওই জন্য অর্জুনকে বলছেন তুমি প্রতিজ্ঞা করো, নমে ভক্ত পনস্পতি হ্যাঁ পনস্বামী এইটা তুমি প্রতিজ্ঞা কর, মানে আমার প্রতিজ্ঞা কখনো কখনো ভেঙে ভেঙে যায়। এই কথাটা মজার কথা, ভক্তমান ভগবান সত্য প্রতিজ্ঞ সত্যব্রত, কখনোই তার কথার কথাটা প্রেমে ভালোবাসায় পরে তিনি কিছু নিয়ম পরিবর্তন করতে পারেন, এগুলো এক্সেপশন ব্যাপার, এগুলো কোনো নিয়মের মধ্যে আসে না। তাহলে বিচার করে দেখা গেল আজকে যে উৎসব আদি হলো এটা তো দেখা গেল দ্রব্যময় যজ্ঞ দিয়েই শুরু হয়েছিল, কিন্তু দ্রব্যময় যজ্ঞগুলো যখন ভক্তিতে বিভাবিত করে আমি অর্পণ করেছিলাম তখন বিনাথ বিহারী গৌরহরি জগন্নাথ বলরাম সুভদ্রা গুরুবর্গ যারা রয়েছেন সবাই নিশ্চয়ই নিয়েছেন নিয়েছেন। আর এখান থেকে এই যে উৎসব এর মধ্যে নেট আউটকাম কি হলো এই কথাটা ভালো করে ব্যাখ্যা হওয়া দরকার, তা নাহলে আবার পাক মারবে মাথা। সেটা কি, যে কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান করুন তার মধ্যে দেখবেন তার মধ্যে আপনার আধ্যাত্মিক উন্মেষটা কত হলো, কনসিয়াসনেসের ডিগ্রির আপলিপমেন্ট কতটা হলো, বোঝা গেল কি বললাম? আজকে থেকে কাল থেকে যে যারা হরিকথা শুনছেন, যারা উৎসবেতে প্রসাদ পেলেন, কত মিষ্টি আদি সব সমস্ত পেলেন, যা কিছু করা হলো, যা কিছু অনুষ্ঠান করা হলো, সমস্ত কিছুর মধ্যে বাহ্যদৃষ্টিতে জড়বস্তু সব ছিল, সমস্ত কিছুই তো উপস্থিত ছিল, কিন্তু আপনি যদি কাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আজকে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন হোয়াট ইজ দ্য নেট আউটকাম, অর্থাৎ আজ যে হরিকথা শুনলাম কালকে আজকে সকালে রাত্রে প্রসাদ পেলাম তাকে পুষ্পাঞ্জলি দিলাম, আমার নেট আউটকামটা কী হলো, চেতনার কোনো উন্মেষ হলো কি না? যদি চেতনার উন্মেষ না হয়ে থাকে আপনি কোটি টাকার উৎসব করুন তার মধ্যে কোনো কিছু নেট আউটকাম হবে না, চেতনার উন্মেষ হলো না। এটা জড় উৎসব, এতে জড়জগতের লোক আপনাকে স্যালিউট দিতে পারে আপনি এত বড় একটা উৎসব করলেন, কিন্তু অপ্রাকৃত জগতের কোনো একবিন্দু বিসর্গ কোনো মূল্য নাই, একবিন্দু বিসর্গ কোনো মূল্য নাই। নিরন্তর গুরুপাদ পদ্মের যে সিদ্ধান্ত বিচার, যে হরিকথা কীর্তনের যে স্বরূপ, যেটা কালকেও বলেছিলাম যতক্ষণ গুরুপাদ পদ্মের বাণী স্বরূপকে আপনারা ধরতে না পাচ্ছেন ততক্ষণ আপনারা কিছু করতে পারবেন না, কিছুই লাভ হবে না। বাণী স্বরূপ যেটা সম্বন্ধে শব্দতত্ত্বের অনেক কথা শুনলে পরে এই কথাটার মানে বোঝা যাবে, এর অসমস্ত গভীর রহস্য আছে। বাণী স্বরূপ বললাম কেন, অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসায় যেটা বলেন সেটাকে আমি আমার সঙ্গে আলোচনা বসুন বেদান্তের থেকে প্রমাণ করে দেবো, অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা মানে অর্থাৎ শব্দ ব্রহ্মজিজ্ঞাসা। আপনি বলছেন ব্রহ্মজিজ্ঞাসা, বেদান্ত বলছেন, কিন্তু আমি বিচার করে দেখিয়ে দেবো আপনাকে অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা মানে হলো অর্থাৎ শব্দ ব্রহ্মজিজ্ঞাসা, কেন আমি যখন জিজ্ঞাসা নিয়ে যাব গুরুপাদ পদ্ম আমাকে অপ্রাকৃত শব্দের মাধ্যমে এটা বোঝাবেন, সব অপ্রাকৃত শব্দের একটা বিশেষ স্বরূপ আছে, রূপ আছে, আপনারা জানতে পারেন না, এটা আপনাদের বিশ্বাস হয় না, মনে হয় যে এসব কী কথা বলছেন মহারাজ, শব্দের আবার স্বরূপ আছে, হ্যাঁ জড়জগতের শব্দের আমি রূপ আছে দেখিয়ে দেব, জড়জগতের শব্দের রূপ নেই, জড় রূপ আছে, যখন এই কথাগুলো যখন রেকর্ডিং করা হয় তখন ওই ভাইব্রেশন অনুযায়ী সব ফ্রিকোয়েন্সি আপনার যখন হার্টবিটগুলো ডাক্তার আর্কিওলজি যারা কী নাম না ওই ওই কী বলে হ্যাঁ রেডিও হ্যাঁ এরা যে করে ওরা তখন কী করে হার্টের বিটটা উঠে পড়ে গ্রাফে, তাহলে শব্দের রূপ আছে জড় রূপ এটা, আর শব্দের যদি অপ্রাকৃত রূপ দেখতে চান তাহলে আমাকে বিশ্বাস করুন, এই ব্যবসা যদি বলছি আপনি পরম সাধুগুরু বৈষ্ণবে যদি বাস্তব সঙ্গ করেন শীঘ্রই আপনি বুঝতে পারবেন আত্মসমর্পণের পরে, নট বিফোর দ্যাট। তাহলে প্রাকৃত শব্দে যদি স্বরূপ থাকে, অপ্রাকৃত শব্দের স্বরূপ নেই আপনি কেন বলছেন, অপ্রাকৃত শব্দের তো স্বরূপ থাকবেই, অপ্রাকৃত স্বরূপ যদি না থাকতো, অপ্রাকৃতিক জগতের শব্দের যদি কোনো স্বরূপ না থাকতো তাহলে পাগলের মতো এইসব কথা লেখা থাকতো না, কি লেখা এই মহারাজকে একটা আসনও দেয় না পাগলের দল, সেখানে বলছেন যদি অপ্রাকৃত শব্দ ব্রহ্মের যদি স্বরূপ না থাকতো তাহলে কখনোই ওই কথাটা লেখা থাকতো না, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম ধরণী ভর হারক গৌর জনম জনকাধিক বসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম। অপ্রাকৃত শব্দ যখন রূপ ধারণ করে এলো তার নামই হলো অপ্রাকৃত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এসব কথা যথেষ্ট আলোচনা হওয়া দরকার। আমাদের গৌড়ীয় মঠের মধ্যে যে এত ভালো ভালো উৎসব ভাণ্ডারা আদি, কাল না পরশু দিনই আলোচনা করছিলাম এখান থেকে চলার আগে, আমাদের এই গৌড়ীয় মঠের যে বড় বড় ভাণ্ডারা উৎসব আদি যা কিছু আপনারা দেখছেন, এত সুন্দর সাজানো গোছানো মন্দির, এর পেছনে যা কিছু আছে এর পেছনে গুপ্ত রহস্যটা কি, যে সমাজের এই বোকা লোকগুলোকে টেনে এনে অপ্রাকৃত জগতের শব্দ শুনিয়ে দেবো, যদি হরিকথাই বাদ গেল তাহলে উৎসবটা বাদ দিয়ে দাও, আর দরকার নেই উৎসবের, যদি হরিকথাটাকেই ছেড়ে দিলে বাণী বৈভব তাহলে আর তোমার উৎসবের দরকার নেই, লোকের বন্ধনের কারণ হবে, যার জন্য প্রভুপাদ বলতেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়, শব্দটার মানে বুঝলেন কিছু, কিছু মানে বুঝলেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়, কথাটার মানে কি, কি মানে বুঝলেন, বদ্ধজীব এমনিতেই বন্ডেড সোল নামই আছে, আর যদি ধর্মধ্বজী ঠকাবার লোক থাকে ধর্মের দামে আপনাকে যেভাবে গাইড করবে, তাহলে যেটুকু বন্ধন দশা আপনার ছিল তা থেকে ডবল বন্ডেজ চলে আসবে, বোঝা গেল কি বললাম, আরও ডবল বন্ডেজ, আগে যে বন্ডেজ ছিল এখন আর ডবল বন্ডেজ হয়ে গেল, হয়ে গেল, আপনি বলুন সাধুসঙ্গ করেছি মহারাজ আমার কেন এরম হলো, হবে না, কথাগুলো বুঝতে হবে, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর অবদ্ধ দশায় লইয়া যায়, এই কথা কোন কোন দিন আপনাদের সৌভাগ্য হবে এসব কথা বুঝতে পারবেন, অপ্রাকৃত শব্দ ব্রহ্মের স্বরূপ গুরুপাদ পদ্মশীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহাকে যারা একটা রক্ত মাংসের মানুষ দেখেছে তারা চিরকালের মতো বঞ্চিত হয়েছে, গুরুপাদ পদ্মের বাণী বৈভবটাকে বুঝতে পারেন, তিনি বাণী স্বরূপ বাণী মূর্তি, এই যে ইউনিভার্স দেখছেন এই যে ওয়ার্ল্ড সৃষ্টি হয়েছে গোমাতার বইতে পড়ে দেখবেন, ওখান থেকে আমেরিকা থেকে সায়েন্টিস্টদের যা রিসার্চ লেটেস্ট রিসার্চ আউটকাম সেটা দেওয়া হয়েছে, আগে বলতেন সায়েন্টিস্টরা বিগ ব্যাং এই স্পেস গ্যালাক্সি ওয়ে এখানে একটা ম্যাস এজিটেটেড হয়েছে বিগ ব্যাং তার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, আমরা কোয়েশ্চেন করলাম বিগ ব্যাং কাকে বলে বলুন, বললে বাইরে থেকে কোনো এনার্জি এই বস্তুগুলোতে এসেছে সেগুলো এজিটেটেড হয়েছে ক্ষোভিত হয়েছে তারপর জগৎ সৃষ্টি হয়েছে, সেকেন্ড কোয়েশ্চেন আমার যদি তাই হয়ে থাকে, হু ইজ দ্য সাপ্লায়ার অফ দ্যাট এনার্জি? আপনি বলছেন এনার্জিতে, কেন আমি এ কথা মানি এবং এ কথা বিজ্ঞানেও পড়েছি, অপ্রাকৃত জগতে এ কথা বলছে, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার, এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তন করতে পারো। হাতটাকে যদি ঘষো তাহলে কিছুক্ষণ পরে গিয়ে এই যে মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি এলো, তোমার হাতটাকে আরাম দিচ্ছে। তাহলে শক্তির অবিনাশী কনস্ট্যান্টিটি অফ এনার্জি, আইনস্টাইনের থিওরি এটাকেই মানছে, এটাকেও মেনে নিচ্ছে, সমস্ত ইন্টার রিলেটেড। এখন ওই বৈজ্ঞানিকরা এখন রিসার্চ করতে করতে এখন বলছে জগৎ সৃষ্টি হচ্ছে একটা একটা সুন্দর একটা সুন্দর শব্দ থেকে, মিষ্টি কম্পন। নাসা বিজ্ঞানীরা বলছেন, সায়েন্টিস্টরা বলে এই জগৎ সৃষ্টি হয়েছে একটা সুন্দর মধুর একটা শব্দ থেকে। মধুর শব্দ কি বলতে চায়? যেটা শাস্ত্র বলছেন কৃষ্ণের বংশীধ্বনি থেকে অপ্রাকৃতিক জগতে যা কাম বিস্তার হয়, আর প্রাকৃতিক জগতে বিপরীতভাবে প্রাকৃতিক জগতে কাম বিস্তার হয়, প্রাকৃত কাম। কেন ওরা বুঝতে পারছে না, প্রাকৃত সমস্ত লোকের ভেতরে যে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তাদের যে মধ্যে কিছু কাম ফিল করছেন, অপ্রাকৃতিক জগতে অন্যায়ভাবে যারা আছে তারা একটু ডাইরেক্টলি অবস্থিত, কৃষ্ণের ইচ্ছাটাকে পূরণ করাই তাদের জীবনের একমাত্র। জগৎবাসী যে মুহূর্তে কৃষ্ণের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা মেলাতে পারবে, যেমন করেছিলেন শ্রীল বামন গোস্বামী মহারাজ, চারিদিকে আগুন জ্বলছে তার মধ্যখানে বসে রয়েছেন, কোনো কষ্ট নেই। যদি আপনারা দেখে থাকতেন সেই সাধুকে তাত্ত্বিক বিচারে, তাহলে অবাক হয়ে যেতেন, চারিদিকে আগুন জ্বলছে তার মধ্যে তিনি আনন্দের সঙ্গে বসে রয়েছেন, কিছু হচ্ছে না, তার মধ্যে কোনো রিয়াকশান নেই। প্রায়ই অনেক সময় মজা করে বলতেন, অনেক হৈহট্টগোলের মধ্যে তোমরা জেনে রেখো আমি একান্তে থাকি। বলি কথাটার মানে তো বুঝলাম না, এ কথাটার মানে কি? অনেক হৈচৈ হট্টগোলের মধ্যে তার মাঝখানে আমি একান্তে থাকতে পারি, এ আবার মানেটা কি? এই কথাটার অর্থটা কি? এটা কোনো মানে হলো না? হ্যাঁ, গভীর রহস্য আছে। যার চিত্তবৃত্তি সবসময় গুরুচরণে বিলীন হয়ে পড়ে রয়েছে, জগতের কোনো হৈহট্টগোল, কোনো বিরুদ্ধ কোনো বিষয় তার কাছে পীড়াদায়ক বলে মনে হয় না। হি ক্যান হারমোনাইজ এভরিথিং অ্যান্ড অ, এটাকেই বলে ভজনের টেকনিক। যে এই জগতের সমস্ত কিছুকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষ্ণসেবার উপকরণ বুঝে হারমোনাইজ করতে পেরেছে, কোনো সময় বিরক্ত হচ্ছে না, সেটা হচ্ছে গোপন রহস্য গুরুপাদ পদ্মের চরিত্র। সকলেই গুরুপাদ পদ্মের কাছে এসে বলেন, বলেন গুরুদেব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে জানেন? বলে এবার কি কথা, সবাই বললেন গুরুদেব আমাকে খুব ভালোবাসেন। আর গুরুদেবের স্বভাব চরিত্রটাই এরাম, তার আদর্শটাই এই, সো দ্যাট এভরিবডি ক্যান ফিল সাম সর্ট অফ অ্যাট্রাকশন ফর মি। তাহলে আমি নেব কি করে? একটা মাছকে জল থেকে উদ্ধার করতে গেলে আপনাকে ছিপ ফেলতে হবে, ভালো ভালো চারা দিতে হবে যাতে আপনি মাছটাকে তুলে আনতে পারেন। আর গুরু বৈষ্ণব কীরকম চারা দেবেন? সেটা হচ্ছে ভালো ভালো প্রসাদ, আর আপনাকে ভালোবাসা দিয়ে তুলে আনবেন। এই ভালোবাসা আমার প্রাপ্তির পরে যদি আপনার সংসার বন্ধনটাকে ফিকা হয়ে যায়, সংসার বন্ধন যদি আপনার কাছে খুব সামান্য মনে হয়, তাহলে আজ না হলেও কালকে তুমি গুরু বৈষ্ণবের আকর্ষণে আকর্ষিত হয়ে কৃষ্ণ সেবায় লেগে পড়তে পারবে, এ পসিবিলিটি আছে, আছে না? কৃষ্ণ যেমন ব্রজধামেতে বসে গোয়ালওয়াল তার যে সখাগণকে নিয়ে বসে ভোজন করছেন, তো গোয়ালওয়াল সব বসে রয়েছে, সে ভোজন থালি এখন আছে, কাম্বলে যান, গল্প কথা নয়। সেখানে কৃষ্ণ ভোজন করতে বসেছেন, আর সমস্ত সখাগণ যার বাড়ি থেকে যার মা যে রান্না করে দিয়েছেন এটুখানি খেয়ে, দেখ কীরকম কি সুন্দর, দেখ ওকে দিচ্ছেন, কৃষ্ণ আমারটা খেয়ে দেখ, এটা খুব সুন্দর বুঝলে, খুব এটা খেয়ে দেখো, এই এঁটোটা দিচ্ছেন, আগে নিজে খেয়ে দেখছেন ভালো হলে তবে, এই এঁটো হোক, তাতে কি আছে, এই কৃষ্ণ তো এঁটোই খায়, বিষ্ণু সবসময় এঁটো খায়, ভোগ দিয়ে লাভ নেই, মজা করে বলছি, ঠাট্টা করে বলছি, কৃষ্ণ এঁটো খায় স্বভাব কৃষ্ণের। ওখানে যখন কৃষ্ণ যখন প্রসাদ বিষ্ণু যখন পাচ্ছেন তখন সমস্ত গোয়ালবাল্লা তাকে গোল হয়ে ঘিরে বসেছেন। একটা আশ্চর্য কথা, যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ সবাই বলছে কৃষ্ণ আমার দিকে দেখছেন, প্রত্যেক সখা বলছে কৃষ্ণ আমার দিকে দেখছেন, আমাকে বেশি ভালোবাসে। সত্যি কি তাই? যে লীলাটা শ্রী চৈতন্য মহাপ্রভু আবিষ্কার করেছিলেন পুরুষোত্তম নামে, সাত সম্প্রদায়ের মধ্যে নিত্য কীর্তন হচ্ছে, আর গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের জগন্নাথ দেবের রথযাত্রার সম্মুখে নিজেই জগন্নাথ আর নিজে কীর্তন করছেন, আর সেখানে রাজা প্রতাপরুদ্ধ সার্বভৌমাদি কজন মাত্র দু একজন সেখানে লক্ষ্য করছে একে অপরকে ঠেলছেন, দেখো দেখো প্রভুর খান্ডটা দেখো, সাতটা সম্প্রদায়ের মধ্যে সাইমুলটেনিয়াসলি একই সঙ্গে নাচছেন, সাত সম্প্রদায়ে প্রভু এক সঙ্গে নাচছেন, আর এক এক সম্প্রদায়ের লোক বলছে প্রভু আমাকে ভালোবাসে আমার সম্প্রদায়ে রয়েছেন, কিন্তু সত্যি কথা সাত সম্প্রদায় তিনি নৃত্য করছেন। এই বৈভবটা দর্শন করেছেন দু তিনজন মাত্র, সামান্য কজন, বাকি সবাইকে দেখাননি। সাত সম্প্রদায়ের মধ্যে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু নৃত্য করছেন, কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না, খালি দেখছে আমার সম্প্রদায়ে প্রভু আমাকে ভালোবাসেন আমার সম্প্রদায় নৃত্য করছে। ওই জন্য গোস্বামীগণের বিচারে শক্তিকে তো অনন্ত বলা হয়, হলেও শক্তির অনেক সেগ্রিগেশন আছে, বিভিন্ন পুরাণ আদিতে বিভিন্ন কথা, আমি এসব কথা আলোচনা করব না। সেখানে আলোচনা প্রসঙ্গে দেখবেন একটা ভাগবত সাক্ষাৎকার বলে একটা গ্রন্থ এ অধম সম্পাদনা করেছিলেন গুরুপাদ পদ্ম গুরুবর্গ, এই অল্প গ্রন্থটাকে পড়লে আপনি এটা মনে হয় ষট সন্দর্ভ পড়লে পরে যে জিনিসটা পান ওটা পেয়ে যেতে পারেন, অতি অল্প অক্ষরে ওটা করতে হয়েছিল, ওখানে এইসব যুক্তিগুলো ছিল। এই এখন যে আমরা এখানে হরিকীর্তন হরিকথা বলছি, এমনও তো হতে পারে ছিল বামন গোস্বামী এখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন কি বিনোদ বিহারী গৌর, কিন্তু প্রমাণ আমার জীবনে এরকম ঘটনা অনেক ঘটেছে, অনেক বেশ কয়েকবার চাকদা জগন্নাথ মন্দিরে হরিকথা বলছি, আপনারা বিশ্বাস করুন আমি এখানে হরিকথা আলোচনা করছি, আমি জানি না, আমি বন্দনা করে আলোচনা করছি। জগন্নাথ মন্দিরের গেট অনেক দূরে, বাইরে থেকে এক বৃদ্ধ বলছেন যে মহারাজ ওখানে হরিকথা বলছেন, সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে লাঠি নিয়ে, সেটা কে? লোকে বলছেন পাগল হয়েছেন নাকি, কে দাঁড়িয়ে ওখানে? কেউ নেই, বল না আমি দেখছি, এটা গেরুয়া কাপড় পরা একটা লোহা একটা দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই ঘটনা একবার হয়নি, অনেকবার হয়েছে, ছিল ভক্তিপ্রমোদপুরী গোস্বামী মহারাজ, উনি বৃদ্ধ মানুষ দূর থেকে দেখছেন, কিন্তু এখানে কেউ দেখতে পাচ্ছে না, ওই লোকটা এসে বলছে আমি দেখছি, বাজে কথা বললে হবে, উনি সামনে দাঁড়িয়ে রয়েছেন। এরকম ভগবান অলক্ষ্যে যদি এখানে দাঁড়িয়ে থাকেন আপনার ক্ষমতাও না আপনি দেখবেন। ওই জন্য জীব গোস্বামীবাদ বিচার করে বলেছেন ভগবানের অনন্ত শক্তির মধ্যে ভগবানের সবপ্রকাশতা শক্তি বলে একটা শক্তি আছে, সবপ্রকাশতা। ইফ কৃষ্ণ লাইক টু ম্যানিফেস্ট হিমসেলফ দেন অ্যান্ড দেন অনলি ইউ ক্যান সি, অনলি দেন ইউ ক্যান সি। যে কথাটা কেশব গোস্বামী মহারাজ বলতেন, প্রভুপাদও বলতেন, ছিল বামন গোস্বামী মহারাজ বলতেন, সে কথাটা আমি আবার পুনরুক্তি করছি, বামন দেবের চর্বিত চর্বণ, গুরু বৈষ্ণব ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু ইয়োর সেন্স অর্গান, বোঝা গেল? গুরু বৈষ্ণব ভগবান, গুরু বৈষ্ণব ক্যান রিজার্ভ দ্য রাইট, যদি চান ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু ইয়োর সেন্স অর্গান ইফ দে ওয়ান্ট সো, যদি তাই চান আপনাকে দেখা দেবেন না, আর যদি কাউকে দেখা দেন তাহলে তিনি একমাত্র দেখতে পারবেন, আর কেউ দেখতে পাবেন না। কই রথযাত্রা যখন হয়েছিল সবাই তো দর্শন করেনি চৈতন্য মহাপ্রভু সাত্য সম্প্রদায়, মাত্র দুজন না তিনজন, তাহলে সব প্রকাশ হতো শক্তি ভগবান ক্যান এক্সিবিট ম্যানিফেস্ট, যেটা নারদজির জীব নারদজির সাধন সিদ্ধ নারদজির জীবনে হয়েছিল, ভাগবতের কথা শুনবে, সেটার মুহূর্তের মধ্যে হৃদয়েতে ভগবান দেখা দিল, সঙ্গে সঙ্গে চলে গেল, ভ্যানিশ হয়ে গেলেন। সাধন সিদ্ধ নারদজির পূর্বজন্মের কথা, কাঁদছেন হাও হাও করে পাগলের মতো, মরে যাব আমি, ভগবান একবার প্রভু হ্যাঁ দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। নারদজি যখন পাগলের মতো কাঁদছেন পূর্বা পূর্ব জন্মের কথা, তখন আকাশবাণী হলো, এই কাঁদলেও হবে না, এই জন্মে আর দর্শন পাবে না, তোমাকে একবার খালি উঁকি মারলাম এই কারণে তোমাকে লোভ দেখাবার জন্য। জগতে যারা সার্ভিস করেন, যারা যা কিছু করেন, পড়াশোনা করেন, তারে লুক্রেটিভ কিছু দেখেন, কি পাবো আমি, সেটা টার্গেটে এগুন। তো নারদজিকে দেখিয়ে দিল এত সুন্দর রূপটা পাগল হয়ে যাচ্ছে নারী, একবার প্রভু দর্শন দিয়া মরে বঞ্চিতে বঞ্চিলে এ দীনদাসে, আর তো হলো না। আর তখন সেখানে আকাশবাণী হলো যে যাদের কর্ম কষায় রয়েছে, যাদের কষায় রয়েছে, তারা এই জন্মে পাবে না, এই জন্মে দর্শন পায় না। সেখানে বলছেন অবিদীপ্ত কষায়াম দুর্দশ অহম কুযোগী নাম, এই কথার অনেক ব্যাখ্যা দরকার। কুযোগী যারা সদ্গুরুর আনুগত্য বাস্তব করেনি তাদের কুযোগী বলা হয়, কেন যোগ কথার একটা ওপেন টার্ম। যোগ কথাটা আমি কর্মযোগ বলতে পারি, জ্ঞানযোগ বলতে পারি, ধ্যানযোগ বলতে পারি, রাজগ্রহ যোগ বলতে পারি, যোগ কথাটা মিন্স এই যজ্ঞ যোগ কথাটা সব জায়গায় ব্যবহার। কেন? ইটস আ প্রসিডিওর টু গেট ইন কানেকশন উইথ দ্যাট অ্যাবসলিউট, এ অপ্রাকৃতের সঙ্গে যোগাযোগের একটা একটা প্রসিডিওর, ইট ইজ অলসো এ প্রসিডিওর। ওই জন্য গীতাতে সব রকম ব্যক্তির জন্য সব রকম কথা বলেছে, যে অবস্থায় আপনি উন্নত হবেন, যেটা আপনার টেস্টফুল হবে, ইউ ক্যান টেক দ্যাট ওয়ান, সেটা আপনি নিয়ে নিন। কর্মযোগ ভালো লাগছে, নিন যান, কর্মযোগ করুন, জ্ঞানযোগ ভালো লাগে করুন, কিন্তু যাই করো একটু করে ভক্তি কিন্তু মেলানো দরকার। চৈতন্য চরিতন গুপ্ত সিদ্ধান্ত, কেবল জ্ঞান কর্ম কোনো ফল দিতে পারে না, ভক্তি বিনা দিতে নারে ফল, ভক্তি একটু হলে মেশাতে হবে, তা নাহলে ভগবান ওগুলো গ্র্যান্ড করবেনই না, কিছু পার্সেন্টেজ থাকবে, কিন্তু ভক্তি দিতে, ভক্তিকে আশ্রয় না করলে জ্ঞানও করে আপনাকে সিদ্ধি দেবে না, ভক্তিও কোনো আপনাকে ভক্তি তো দেবেই, ভক্তি ভক্তি করলে তো হবেই, কর্মযোগ জ্ঞানযোগ যাই করো কোনোটাতেই ভক্তিযোগ যদি আশ্রয় না করো টু সাম এক্সটেন্ট কিছুতেই আলটিমেট ফল পাবে না। সমস্ত কিছুতে ফল পেতে গেলে ভক্তি দরকার, আর ভক্তিরও অনেক তারতম্য আমি কথা বলেছি, কিন্তু জেনে রাখুন আজ যার আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা উপস্থিত হয়েছেন, 100% আমি বলছি উনি রূপানুগ ভক্তিধারার একজন মহাজন। আমি অনেক কথা বলতে সময় পাচ্ছি না, অল্প কথার মধ্যে আপনাদের কাছে গোপন রহস্যটা বললাম। ভগবত প্রাপ্তির অনেক পথ থাকতে পারে, ভগবত প্রাপ্তির অনেক পথ দেখা যাচ্ছে, কিন্তু হলে কী হবে, আমাদের গৌড়ীয় গণের যে গুপ্ত রহস্য ভজনে সেটা হচ্ছে রূপানুগ ধারা, রূপানুগ ধারার এক বিরাট মহাজন, প্রকাণ্ড মহাজন ছিলেন তিনি, কিন্তু প্রকটকালে তাকে সহসা কেউ উপলব্ধি করতে পারেননি, কে ছিলেন তিনি। আজকে তার এই যে অপ্রাকৃত আলোচনা করতে আমরা বসেছি, এর দ্বারা আমরা কী সুবিধা পাবো, সে কথা সকালে উত্থাপন করেছিলাম, সকালে না কালকে উত্থাপন করছিলাম, সুতস্য পুংসাম সুচির সমস্য নাঞ্জসা শরীর ভৃত অর্থ তত্তৎ গুণান শ্রবণম মুকুন্দ পাদারবিন্দ হৃদয়েশ জেষাম, যেসব মহাপুরুষগণ ভগবানের চরণারবিন্দকে প্রেমের দ্বারা হৃদয়তে অবরুদ্ধ করেছেন, রুদ্ধ নয় অবরুদ্ধ করে লকিং করে দিয়েছেন, বেরোতে পারবে না, যেটা সুরদাসজি বলেছিলেন। সুরদাসজি যখন শ্রীনাথজি সেবা করে ফিরছিলেন, ঝঞ্ঝাবাতেতে পড়ে কুয়ার মধ্যে পড়ে গেছিলেন, আর কুয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে দেখেছিলেন কৃষ্ণ বলে ডাক দিয়েছেন, সঙ্গে কৃষ্ণ এসে তাকে তাড়াতাড়ি করে ধরে কুয়ার বাইরে বার করে দিয়েছিলেন, পড়তে দেননি, কুয়াতে পড়তে যাচ্ছে সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার সময় কৃষ্ণ বলে রেখেছেন, সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে বার করে দিয়েছেন, সুরদাসজি জোর করে ধরে রেখেছেন হাতটা, আও বলছেন এই ছেড়ে দাও, আমি তো তুমিকে তুমি কুয়ে মে গিড়ে হুয়ে দেখা তো নিকল কর বার কর দিয়ে আমি ছোড়ো বল নাই তুমি মেরা তুমি মেরা কানহাইয়া হো না না না না মেয়ে তো গোয়ালওয়াল হুম ইধর কা রহনে বারো আও ছোড় দে বাবা আমি নাই ছোড়েঙ্গে তুই মেরা কানহাইয়া অন্তিমে কৃষ্ণ কী করলেন হাতটাকে জোর করে ছাড়িয়ে চলে গেলেন আর সূরদাস কাঁদতে কাঁদতে বলছেন হাত ছুড়াকে যাতে ও নিবল জানকে মোহে হৃদয় সে জব যাওগে তব সবল জানু মে তো হে বড় বলবান মনে করছো না আর আমার মতো বুড়ো ব্যক্তি তাকে হাত হাতে ধাক্কা দিয়ে চলে গেলে দেখো তোমার কত বড় সবল তুমি যদি তুমি হৃদয় থেকে আমার যেতে পারো তবেই তোমাকে তোমার পাওয়ার আছে বলে জানবো কত বড় প্রেমের কথা এই উদাহরণটা আপনারা মনে থাকবেন এই আমাদের গৌড়ীয় যেসব বৈষ্ণবগণ আছেন তারা সব ভগবানকে প্রেমের দ্বারা অবরুদ্ধ করে হৃদয়তে রেখে দিয়েছেন কখনো কখনো রাত্রে গোপীনাথের সঙ্গে কথা বলছেন গোপীনাথ টোটা গোপীনাথ গোপীনাথ বলছেন তার সঙ্গে কথাবার্তা এসব কথা লোকে জানে না গুপ্ত কথা তাহলে যেই সমস্ত মহাপুরুষগণ প্রেমের দ্বারা ভগবানকে কিনে নিয়েছেন যে কথাটা বলতে গিয়ে দু তিন দিন আগে বলেছিলাম কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুত অপিলভ্যতে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুত অপিলভ্যতে যদি কোনো জায়গায় কৃষ্ণ ভক্তি রসে ভাবিতামতি আপনি পাও তাহলে তাকে তাড়াতাড়ি কিনে নাও আর পাবে না বলে কি কি পেমেন্ট দিতে হবে বলছে সেখানে বলছে তত্ত্ব লৌল্যমপি মূল্য মেকলম জন্মকুটি স্বীকৃতির নলাভাতে কোটি কোটি জন্মের স্বীকৃতির দ্বারাও সেটা পাওয়া যায় না এত বড় লাভ ক্রিয়াতাম ক্রিয়ে নাও পেমেন্ট কি বলে তত্ত্ব লৌল্যমপি মূল্য মেকলম একমাত্র পয়সা করি টাকা লাগবে না লৌল্য ট্রিমেন্ডাস অ্যাফিনিটি আকর্ষণ আমার চাই আমি মরে যাব যদি আমার কৃষ্ণ না দেখা দেন গৌর যদি না আসেন যে কথাটা হয়েছিল ধ্রুব মহারাজের জবাব দিতে গিয়ে বই ধ্রুব মহারাজের মধ্যে অন্নাবিলাস থাকলেও বাচ্চা ছিলেন একটা ইমোশন ছিল কিন্তু যখন ভজন করেছেন যখন নারদজির কৃপা পেয়েছেন তখন তো আর অন্নবিলাস ছিল না কিন্তু ধ্রুব মহারাজের প্রাপ্তির পেছনে সর্বাপেক্ষা বামপাস সাকসেস কেন হলো বামপাস সাকসেস পুরো শাস্ত্রের ইতিহাসে কোনো দিন দেখা যায়নি ছ মাসের মধ্যে একটা পাঁচ বছরের বাচ্চা ভগবানকে জয় করে নিল আর ভগবান স্বয়ং বলছেন যে আমি ওই আমি সেই মধুবনেতে যাব আমার ছোট্ট ভক্তটাকে দেখবার জন্য সব জায়গায় আপনারা শুনেছেন ভগবান দর্শন দেওয়ার জন্য আসেন কিন্তু এখানে ভগবান উল্টো বলছেন আমার ভক্তটাকে দেখতে যাব দুটো কথার মধ্যে পার্থক্য আছে থটস ভাবনার পার্থক্য আছে না প্রত্যেক জায়গায় শাস্তে পাবেন ভগবান সবাইকে দর্শন দিয়েছেন কিন্তু ধ্রুবকে দর্শন করতে যাচ্ছেন মদভক্ত দদর্শহ অহম হ্যাঁ গমিষে আমি যাব ধ্রুববনে শিগগিরই যাচ্ছি আমি আমার ভক্তটা কেমন ছোটোখাটো ভক্ত পাঁচ বছরে কেমন দেখতে যাব তো দেখুন কীরকম কথা ধ্রুব মহারাজের ভগবত প্রাপ্তির এত বাম্পার সাকসেস কী জন্য বিশ্বনাথ চক্রবর্তী গুপ্ত ব্যাখ্যা করেছেন বলছে তীব্র উৎকণ্ঠা অ্যাফিনিটি উৎকণ্ঠা সবসময় একটা এক্সাইটমেন্ট ভগবান চেষে গেল ভগবানকে চাই পাবই এই উৎকণ্ঠা ভগবানকে পাইয়ে দিল আপনাদের মধ্যে কাউর যদি ভগবত প্রাপ্তির জন্য গুরুবৈষ্ণবকে প্রাপ্তির জন্য উৎকণ্ঠা যেটাকে আমি ডিমেন্ড বলে একটা ইকোনমিস্টের কথা বলেছি সেটা আর ওই শব্দে এখন বললাম ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন না ঠকে যাবেন জোর জবস্তে কিচ্ছু করতে পারবেন অপ্রাকৃতিক যদি কোনো পাওয়ার খাটালে কিছু হবে না আসলে বামন গোস্বামী মহারাজের যেসব সিদ্ধান্ত বিচার বৈশিষ্ট্য হরিকথা কত স্পেশালিটি ছিল সুদুর্লভ দুর্লভ নয় সুদুর্লভ বর্তমান যুগে একজন যদি আপনারা বার করে দেন আমি আমার কান দুটো কেটে দেবো পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না কীরকম ধৈর্য কীরকম সহ্য কীরকম সিদ্ধান্ত জ্ঞান কীরকম গুরুসেবার পারিপাট্য এইভাবে করলে আমার গুরুদেব সন্তুষ্ট হবেন এইভাবে করলে গুরুদেব সন্তুষ্ট হবেন এইভাবে ওপেন সভা অনেক সন্ন্যাসী রয়েছেন অনেক বক্তা রয়েছেন বিষয়বস্তুর ওপর কথা বলতে বলা হয়েছে সবার সংস্কার সমান নয়। সাধু সে সাধু বেশ অনেকেই নিতে পারে, একে একটাই টপিকস, তার উপরে একজন এক এক রকম বলছেন, কেউ কেউ আবার সিদ্ধান্ত বিরোধও বলছেন। সেটা বামন গোস্বামী মহারাজ একটা না চার ঘন্টা এক আসনে বসে রয়েছেন, সভাপতির আসনে, নরেন উন পাটাকে এরামও করেন, পাটা যেটা ব্যথা হয়ে গেছে দু পাটা বদলায় ওরম বসে রয়েছেন, কোনো নড়াচড়া গিয়ে স্ট্যাচুর মতো বসে রয়েছেন সমানে ওই সভাপতির আসনে। সাড়ে তিন ঘন্টা বলবার, সমস্ত বক্তার বলবার পর এবার তিনি এবার মাথা ঠান্ডা করে বন্দনা করে বলা শুরু করলেন। যে যে বক্তা যেখানে ভুল বলেছেন সিদ্ধান্ত, সুমিষ্ট ভাষায় সব প্রমাণ করে দিলেন তোমার সিদ্ধান্ত ঠিক নয়, কি কোনোদিন কাউকে আক্রমণ করেননি, এমন কি তার প্রতি যে অন্যায় করার জন্য শিষ্যরা রেগে গেছেন তার গুরুভাইয়ের ওপর, তখন চিৎকার করে বলছেন আমার গুরুভাইদের বলবার মতো তোকে সাহস কে দিল, বেরিয়ে যা, আমার সেবার তোর দরকার নেই, তোর সেবা আমি নেবো না। কি কারণে আমার গুরুভাইকে তুই কি বলেছিস কেন কিছু, আমার গুরুভাই আমার সঙ্গে যা খুশি করে, তোর কি, হ্যাঁ আমার এরম বলছে, আমি বলছে বেরিয়ে যা, তোর সেবা আর নেবো না কোনোদিন, ছেড়েই দিলে। এই রকম আদর্শ সেবা জগতের গৌড়ীয় মঠে যদি শিল বামন গোস্বামী মহারাজের মতো একজন আরেকজন আবির্ভাব বা তিনি যদি আসেন, কেন আমি অনেক সভা প্রতিবারেই প্রার্থনা করি পরম পূজাত কেশব গোস্বামী মহারাজ চরণে, মহারাজ আপনার মতো ব্যক্তির আসা দরকার, আপনার মতো ব্যক্তি না হলে আমাদেরকে ঠান্ডা করতে পারবেন, ডান্ডা মেরে ঠান্ডা করে দাও। সরকারের মুখ বন্ধ করে দিচ্ছেন, যখন সাধু নিয়ন্ত্রণ আইন হলো সরকারের মুখ পুরো জবাব বন্ধ করে দিলেন, হ্যারি বাপরে বাপ কী রকম পাওয়ার, কাউর কিছু বলবার থাকে না, কাউর কিছু বলবার থাকে না। যেরকমভাবে তিনি এক একটা সিদ্ধান্তকে সমাধান করেছেন, যিনি ভুল বলেছেন তারও কিন্তু দুঃখ হলো না, তিনি রেগে গেলেন না, তিনি বুঝতে পারলেন আমি ভুল বলে ফেলেছি, কিন্তু জবাব দিয়ে দিলেন। কী করে এরকম হতে পারে যে যত বক্তা এই সাড়ে তিন ঘন্টায় বলেছেন, হয়তো দেখা গেল ১২ জন ১৫ জন বক্তা বলেছেন, সমস্ত যার যার কথার যে জিস্ট কোথায় ভুল করেছেন সব টেপ হয়ে গেছে। শিল বামন গোস্বামী মহারাজকে বলা হতো গৌড়ীয় ডিকশনারি, কোনো শ্লোক কোনো জায়গা থেকে কেউ যদি বলতো তখন কোন অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে বলল, কত ক্যান্টো কত অধ্যায় কি তার কত নম্বর শ্লোক বলে দিতেন, অ্যাবজার্ভ ব্যাপার, এ অসম্ভবে, আমরা কোনোদিন এটা ইতিহাসে আমরা শুনিনি, কী করে হয়, প্রচুর কথা তার চরণে, তার চরণের কৃপা পাওয়ার জন্য আমাকে এই সব বলতে হলো, সময় পারমিট করবে না, পূজারি অপেক্ষা করছেন সেখানে আরতির জন্য, সেই জন্য দুঃখের সঙ্গে আমাকে শেষ করতে হচ্ছে, আমি পরিতৃপ্ত হতে পারলাম না, একটা শ্লোকেরও ব্যাখ্যা করতে পারলাম না, আর অনেক কিছু বলবার ইচ্ছা ছিল, আপনারা আমায় ক্ষমা করবেন, কি করব। গুরুচরণ যদি কৃপা পান, গুরুচরণের বৈষ্ণবের একটা কথা বলে শেষ করি, কেন প্রথম শ্লোকটা যেটা বলেছি, এই প্রকৃতি জয়টা বাস্তব যিনি সাধু হতে চান তার কাছে চুটকি দিয়ে জয় হয়, আমার কথাটার মানে বুঝলেন, যিনি বাস্তব সাধু হতে চেয়েছেন অন্তর থেকে তার কক্ষে প্রকৃতি জয়টা গুরু সেবার মাধ্যমে চুটকি এরকম জয় করে দেন, সেই কথাটা এই শ্লোকে প্রমাণ করা হয়েছে, ভাগবতে বলা হয়েছে। কৃষ্ণ ভগবান বলছেন উদ্ধবকে, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বং গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েত, বুঝলেন মানে কিছু বুঝলেন, বলছেন রজস্তমশ্চ সত্যেন, রজতমকে সতের দ্বারা জয় করো ফার্স্ট, আর এই সতকে আবার শুদ্ধ সতের দ্বারা জয় করো, অ্যাবসলিউট যে সত্য, তাহলে রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বং গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েত, সংস্কৃততে সপ্তমী বিভক্তি, গুরুতে ভক্তি, গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা ভেরি ইজিলি, এরকমভাবে ভাগবত বলছে, আমি বলি না, কৃষ্ণ বলছেন। কিন্তু তাহলে কি আমার গুরুসেবা হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে আমি কেন মায়াতে হাবিটুকু খাচ্ছি, নিশ্চয়ই হয়নি, বুঝে গেল। তাহলে প্রকৃতি জয় এটা হচ্ছে প্রাইমারি কথা ভজন রাজ্যের, ভজন রাজ্যের এন্ট্রেন্স আপনার কাছে খুলে দেওয়া হবে, যখন আপনি প্রকৃতি জয় করবেন। প্রকৃতি জয় করা মানে আপনি এটা সিদ্ধ হয়ে গেলেন বিয়ে, তা নয়। প্রকৃতি জয়ের পরেতে আপনাকে আস্থা রাখতে হবে, গুরু বৈষ্ণবে ভক্তি করতে হবে, তা নয় প্রকৃতি জয় করার পর আবার পড়ে যাবেন। কত লোক উঠেছে, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদ্রুত যুষ্মত অংগ্রহ। ভগবান অনেক ওপরে উঠল বিচার করতে করতে, গিয়েও সেখান থেকে পড়ে গেল নিচে। আপনার চরণকে মূল্য দেয়নি, আপনার চরণে যে নিত্যতা নিত্য সেবা তার মূল্য দেয়নি। আমার অনেক কথা বলবার ছিল, মায়াবাদীগণের ব্যাসপূজা, গৌড়ীয়গণের ব্যাসপূজার রহস্য অনেক কথা বলবার ইচ্ছা ছিল, কিন্তু মায়াদেবী সময় তো নিয়ে গেল, আর কিছু করার নেই। তাহলে বিজিত ঋষি কবায়ু এখানে দেখলেন, এই শ্লোকেও আমি জিস্ট বলে দিচ্ছি, ব্যাখ্যা করার আর টাইম নেই। সেখানে বলছেন সমস্ত পাগল ইন্দ্রিয়, যত ইন্দ্রিয় রয়েছে পাগলা ইন্দ্রিয়, সেটাকে তুলনা করা হয়েছে পাগলা ঘোড়ার সঙ্গে। পাগলা ঘোড়াকে যেমন কন্ট্রোল করতে কেউ পারে না, বিজিত ঋষি কবায়ু বিরদান্ত মনস্তুরগম জয়ন তুমতি লোলোম পায় কিদ ব্যাসন সতামৃত সমবহাই যোগুরোশ্চরণম বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধৌ। সেখানে একই কথা বলছে, গুরুভক্তির দ্বারা তোমার যে পাগলের মতো ইন্দ্রিয়গণ এক একদিকে টানছে, প্রহ্লাদ মহারাজ সুন্দর বলেছেন, একদিকে আমার চোখ টানছে, একদিকে কান টানছে, কোথায় যাব ঠাকুর, তো পাগল হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, এক সদ্গুরু বৈষ্ণবকে অন্বেষণ করতে থাকুন। এই জীবনে যদি না পাওয়া যায় ওয়েট অ্যান্ড সি, 100% আপনাকে গাইড করবেন ভগবান, কিন্তু পাগলামো করবেন না। বুঝে গেল এই কথাটা বলেই আমি এখানে শেষ করতে চাইছি, সময় অনেক অধিক হয়ে যাবে। সব বৈষ্ণববৃন্দের বৈষ্ণবীর চরণে দণ্ডবত জানিয়ে এখানেই কথার বিরাম দিতে হচ্ছে। সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাধ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, কন্ডিশন, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাহম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য ছন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য ছন্দ চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কল্পতর্বশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমো। জয় শ্রীল ভগবান গোস্বামী মহারাজ কি জয়, তদীয় আবির্ভাব তিথিপরা মহামহোৎসব কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।